তো সেইটাই দিয়ে জড়িয়ে গোসল টোসল যেমন যা করা দরকার করে তারপরে তার জানাজা পড়ে দাফন করতে হবে। এই হলো মোটামুটি দাফন সম্পর্কে। বাকি ইনশাআল্লাহ আমরা আগামীতে জানবো কবর কেমন হবে, কবরে কিভাবে রাখতে হবে ইত্যাদি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।